السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين امراض کے একا بچن نو کتھا علاشنا کربو آسیتا آگے امراض جاگائی علاشنا کوری اسے چھے تاری دیتیو کربو باقی تھے کہ گا چھے سے کتھا علاشنا کوری انشاءاللہ امراض کربو دھرائی فیرے جابو چھتا ہو چھے جاناتر محول کار جننو کے جاناتر মহলের অধিকারী হবে জান্নাত গেলেও অনেকের জান্নাতে হয়তো একটা মহল পাবে কেউ দুটো পাবে কেউ আরো বেশি পাবে যার যত ঘর বাড়ি হবে তার তত বেশি লাভ আপনি কতগুলো মহল তৈরি করতে পেরেছেন জান্নাতে সেই সমস্ত আলোচনা করছিলাম আমরা মোটামুটি দশটা জিনিস বলেছিলাম যে তিন সেকেন্ড লাগবে একটা মহল তৈরি করতে জান্নাতে তিন সেকেন্ড লাগবে আবার কোনটা আধ ঘন্টা লাগবে কোনটা পনেরো সেকেন্ড লাগবে আমরা এইভাবে আলোচনা করে এসেছি আগের সিডিতে যাই হোক এখন আজকে আমরা আলোচনা করব এগারো নম্বর কাজ যে কাজের জন্য আপনার মোটামুটি অল্প সময়ের মধ্যে মহল তৈরি হয়ে যাবে মোটামুটি ধরুন ২৫ মিনিট কি ২০ মিনিট ২০ মিনিট আপনার একটা মহল তৈরি হয়ে যাবে কি সেটা সেটা হচ্ছে চার রাকাত চাষ্তের নামাজ চাষ্তের নামাজ বোঝেন কাকে বলে চাষ্ত মানে নাস্তা নাস্তা কখন খায় মানুষে এই আটটা সাড়ে আটটা নটা তাই না যে সময়ে উটের বাচ্চার পায়ের নিচে মরুভূমির বালি গরম লাগে সালা কি বলে সালাহতুল্লাহাবিন হেইনা তার মদল ফেসাল তো সালাতুল আওয়াবিন বলা হয় চাষ্তের নামাজকে আর একটা প্রসিদ্ধ আছে মাগরিবের পর ছয় রাকাত সালাতুল আওয়াবিন এ কথা ঠিক না সহি না হ্যাঁ এটা সহি না সহি হল যেটাই চাষ্তের নামাজ সালাতুদ্দোহা সেটাই হল আওয়াবিনের নামাজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাদ্দোহা আরবান ওয়া কাবলাল উলা আরবান যে ব্যক্তি চাষ্তের নামাজ চার রাকাত পড়বে এবং জোহরের আগে চার রাকাত সুন্নত পড়বে বনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাবেন তার জন্য একটা জান্নাতে মহল তৈরি করা হবে কতক্ষণ সময় লাগবে চার রাকাত নামাজ পড়তে বড় জোর পনেরো থেকে বিশ মিনিট কিংবা যারা অবশ্য নামাজ পড়াটা অনেকের অনেক রকম ঢং আছে ওই সুসুমার্কা নামাজ না নামাজ মোটামুটি একটা ভালো দেখে পড়তে হয় ভালো করে পড়তে হবে যাতে কমসে কম সবগুলো কমপ্লিট করতে পারেন শুধু সুসু সুসু না সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কমসে কম তাড়াতাড়ি বলতে হবে কমসে কম কবার তিনবার করে তো বলেন তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতের একটা মহল তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে নম্বর ১২ সূরা ইখলাস ১০ বার পড়েন বসে বসে যে কোনো সময়ে আপনি সূরা ইখলাস ১০ বার পড়লে জান্নাতে একটা মহল তৈরি হয়ে যাবে কোন টাইম লাগবে না সূরা ইখলাস ১০ বার পড়তে কত টাইম লাগবে মোটামুটি ৩ মিনিট না না ১০ মিনিট কোথায় আপনি কি কেরাত করবেন নাকি কারি সাহেব না আরে কোলাহল্লাহ আল্লাহ এনে দেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ আউযু বিল্লাহ প্রথম পড়বেন তারপর প্রত্যেকবারে বিসমিল্লাহ বলে হ্যাঁ কোলাহল্লাহ আল্লাহ সাল্লাম এনে দেব আলামিয়াকুল্লাহ কুহু ওয়া নাহাদ এইভাবে ১০ বার পড়লে মোটামুটি ২ থেকে ৩ মিনিটের ভিতরে জান্নাতে একটা মহল তৈরি করে ফেলবেন দেখুন হিসাব করে জীবনে আপনি জান্নাতে কয়টা মহল তৈরি করেছেন যদি বলেন হুজুর জান্নাত গেলেই হবে একটা মহল তো যথেষ্ট ঠিক আছে কিন্তু যেখানে মূর্খ তুমি গোটা কতক ফুলেই তোমার ভরল প্রাণ চাইতে যদি মিলত তোমায় সবটুকুই এই ফুল বাগান যেখানে ফুল বাগান চাইলে পাওয়া যায় সেখানে দু তিনটে ফুল নিয়ে সন্তুষ্ট কেন হব যেখানে চাইলে আমি চাঁদ পেতে পারি সূর্য পেতে পারি সেখানে গোটা কত তারা নিয়ে কেন আমি সন্তুষ্ট হব আমি যেটা সবচেয়ে দুনিয়াতে সব সেদিকে ঠিক আছে দুনিয়াতে চয়েস করতে বলা হয় একটা হচ্ছে মেড ইন বাংলাদেশ একটা হচ্ছে মেড ইন জাপান একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া কোনটা নেবেন চট করে তখন বাবারে মেড ইন জাপানটা খুব ভালো ওইটা দেন হুজুর তাই না তখন চয়েসের বেলায় ঠিক আছে কিন্তু আখেরাতের চয়েসের ক্ষেত্রে তখন একটা হলেই হবে না এরকম কেন সেই ক্ষেত্রে আশাকে উঁচু করতে হবে আশা বড় করতে হবে সুতরাং এই ৩ মিনিটের ভিতরে জান্নাতের একটা মহল আপনি তৈরি করতে পারবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, এই হাদিসটা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা আশর মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ বাইতান্না কসরান, কসর মানে হচ্ছে মহল, মনে করুন বাড়ি ঘর বাড়ি আমাদের, আর আমিরদের কি বলা হয়? আমিরই মহল, আমাদের ঘর বাড়ি হয়, আমাদের হয়তো দুতলা বিল্ডিং করলাম, অমুকের বাড়ি কোথায় গো, অমুক যে হ্যাঁ এই যে ওনার বাড়ি মাশা আল্লাহ, হ্যাঁ কেমন দুতলা পাঁচ ছটা রুম কি, আজকে বলা হয় আমির শাহ আমিরের কিংবা গভর্নরের, তখন কি বলা হবে? মহল, তার অট্টালিকা, তার ব্যাপারই আলাদা, বাংলা বাড়ি। তো যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ দশ বার পড়বে তার জন্য জান্নাতে তার মহল তৈরি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে বললেন, ইযান নাসতাকসির কুসুনা লিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা জান্নাতে মহল বেশি করতে পারি, তার মানে কুল হুয়াল্লাহু আহাদ দশ বার করে পড়ব, বিভিন্ন সময়ে পড়ব, বারবার পড়ব, তাহলে এইভাবে তোমার জান্নাতে মহল বেশি তৈরি হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, তুমি যত পড়বে আল্লাহ তত বেশি মহল বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং এই তিন মিনিটে আমরা অনেক সময় বখিলি করি অথবা না জানার কারণে আমরা আমাদের মহল জান্নাতে তৈরি করতে পারছি না, বাড়াতে পারছি না। নম্বর ১৩, ভালো কথা বললি। ভালো কথা কাকে বলে আপনি নিশ্চয়ই বুঝবেন, কথায় কথার পার্থক্য আছে, সবারই কথা একরকম হয় না, কারো কথায় বাঁধুনি বেশি, কারো কথায় বিন্ধুনি বেশি, কারো কথাতে যেন সর্প দংশন করছে, কারো কথা যেন কাঁটা ভুঁকছে, কারো কথা বিভিন্ন রকমের আছে, কর্কশ সুর, করাতের মতো লাগে ইত্যাদি। কিন্তু এমন কথা যে আপনার কথা সবসময় মিষ্টি কথা, আপনার কথা মিষ্টি কথা, যখনই কথা বলবেন কারোর সাথে কারো মনে আঘাত লাগবে না, কাউকে খোঁচা লাগবে না, কাউকে খোঁটা লাগবে না, কারো মনে কষ্ট লাগবে না, এই হচ্ছে সুন্দর কথা। যে সুন্দর কথা বলতে পারে, অমায়িক ব্যবহার যার, কথাবার্তা খুব সুন্দর, বহু রকম কথা, আশা করি উদাহরণ না দিয়েও বুঝতে পারছেন যে অনেক মানুষ আছে কথা বললেই খোঁটা লাগছে, কথা বললেই খোঁটা লাগছে, মানে মেয়ে মহিলারাও, মহিলারাও অনেক সময়ে কথা বলে যে কাউকে বলে না হ্যাঁ না ঢেঁস না কি বলে এগুলো, মানে মানে এমন কথা বলছে যেন ওকে বলেনি ওকে বলছে, হ্যাঁ শুনিয়ে শুনিয়ে বলছে, আঘাত দিয়ে বলছে, কষ্ট দিয়ে বলছে, এরকম বেশিরভাগ মহিলাদের, আর পুরুষদের যে হয় না তা বলছি না, পুরুষদেরও হয়। যে ব্যক্তি কথা ভালো হবে, যে যার কথা থেকে আঘাত পাবে না, খোঁটা পাবে না, খোঁচা পাবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন। নম্বর ১৪, খোদার থেকে অন্নদান করা। এই একটা বিশাল বিষয় যে আমরা ভোজ করি খুব, লোককে খাওয়াই, কিন্তু যে আসলে খাওয়ার যোগ্য, যাকে খাওয়াতে হয় তাকে খুঁজে খাওয়াই না, বরং আমরা এমন করি যার খাবারের অভাব নেই তাকে খাওয়াই, আর যার খাবারের অভাব আছে, যে বেচারার একবেলা জোটে আর একবেলা জোটে না, আপনারা জানবেন না, আমি মসজিদের ইমামতি করেছি এক সময়ে, সেই সময়ে আমার কাছে একটা লোক খেত, আমি যেটুকু খেতাম সেইটুকু খাওয়ার পরে যেটুকু বাঁচত সেইটুকুই খেত, তারপরে তার আর খাবার জুটত না। কোন কোন মানুষ ঘরে পালি পড়ত, এক এক বাড়িতে এক এক রকমের, তো যারা বুঝত তারা ভাত বেশি করে দিত, যে হুজুরের সাথে আরেকটা লোক আছে, কিন্তু যারা বুঝে না তারা শুধু হুজুরের, আবার অনেক সময় হুজুরেরও কম হয়ে যায়, এমন লোক আছে বখিল টাইপের, তো তাদের তো সেই সময় আমাকে একটু খেয়াল করতে হয় যে আমি একটু কম খাই, যখন আছে তাকে তো খেতে হবে, কমসে কম পানিটা খেতে হবে, আর সে ভালো লোক, নামাজি লোক, হাফেজ, কোরআনের হাফেজ, সে বেচারি গরিব মানুষ, সে বাড়িতে তার খাবার জোটে না, সে আমার কাছে পড়ে থাকে, এইরকম লোক দেখে খাবার দিতে আমরা জানি না, আমরা ক্ষুধার্তকে, তারপরে যার পেটে খানা জোটে না তাকে আমরা খাবার দিতে জানি না। খাবার যে অন্নদান যে করে, আল্লাহ তার জন্য জান্নাত, জান্নাতে মহল তৈরি করে, ঘর তৈরি করে। রোজা রাখা, রোজা বলতে ফরজ রোজা তো রাখতেই হবে, কিন্তু নফল রোজার কথা বলা হচ্ছে, আর রাত্রে নামাজ পড়া, রাত্রের নামাজ মানে এশার ফজরের নামাজ না, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে মহল তৈরি করবে। কটা হলো তাহলে? ১৬টা হয়ে গেল। ১৩ ভালো কথা বলতে হবে, ১৪ অন্নদান করতে হবে, ১৫ রোজা রাখতে হবে, ১৬ তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এটা একটা হাদিসে আছে বলে একসাথে বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতে কিছু রুম আছে, কিছু রুম আছে, ঘর আছে, যার ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। আল্লাহ আকবার, কিসে সৌন্দর্যের ঘর! তাহলে আপনি বলেন, হুজুর বাইরে থেকে তো তাহলে আমাদেরকে আমার স্ত্রী থাকবে? না না না, সেরকম সিস্টেম নেই। এটা তো আপনি আর আপনার শহরের গলি পাননি যে যেই যাবে দেখতে পাবে, সেখানে অত ভিড় ভাড় নেই। জান্নাতে কি ভিড় হবে নাকি? আপনার জন্য জান্নাতে কতটা জায়গা হবে যে আপনার পাশ দিয়ে পেরিয়ে যাব তাও? সব থেকে নিম্ন মানের জান্নাতির কত বড় জায়গা হবে! তাহলে সেই জায়গা দিয়ে কে পার হবে আর কে দেখবে আপনাকে? জান্নাতে এমন রুম হবে যে রুমের বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে। ফাকামা আরাবিয়ুন ফাকাল, এক বাদু উঠে দাঁড়িয়ে বলল, এক বেদুইন উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূল আল্লাহ, এইরকম রুম, এইরকম ঘর কার জন্য হে আল্লাহ রাসূল? মানুষের প্রতি লোভ হয় যখন মানুষ বয়ান করে যে এরকম এরকম এরকম। আমি যদি আপনাকে বলি যে আমাদের সাথে থাকুন, ওমরাতে যাব। এবার ওমরাতে যাওয়ার জন্য বহু মানুষ আসে, তারপরে আস্তে আস্তে যাই হোক, ওমরা যাওয়া হোক আর না হোক, যে হুজুরের কথা তো শুনতে পাচ্ছি। এবার যদি আপনাকে বলা হয় ওমরাতে যাবো, আর সেই সঙ্গে জিদ্দা সমুদ্রে যাব, সেখানে একটা হোটেলে থাকবো, ৫ তারা হোটেল, এই যে গতকাল ৩১ নাকি বলে পালন করতে যাওয়ার আগে একটা হোটেল পুড়ে গেল, জানেন, একটা হোটেল পুড়ে গেল। সেই হোটেলে যদি এক রাত কেউ থাকতে চায়, জানেন কত কত ভাড়া? এই রাত যে রাতে পালন করছিল সেই রাতে যদি কেউ থাকতে চায় তো তাহলে পরে ২০,০০০ ডলার ভাড়া দিয়ে থাকতে হতো। এরকম নেটে লিখে যাই না সত্য মিথ্যা। এমন হাইফাই হোটেল, এমন বিলাসবহুল হোটেল পুড়ে ছাই হয়ে গেল। তারা কি করতে যাচ্ছিল? একটা হারাম কাজ করতে যাচ্ছিল। যাই হোক, সেটা ন্যায় অন্যায়, আল্লাহ যা করেছেন ভালো করেছেন না মন্দ করেছেন সেটা আমাদের বলার দরকার নেই। আমি বলছি, যদি আপনাদেরকে বলা হয় যে তারই পাশে বুর্জ খলিফা আছে, বিশাল উঁচু মহল, সেখান থেকে আপনি সব দেখতে পাবেন, আপনারা দেখেছেন, আর সেখানে এই সুবিধা আছে, এরকম রুম আছে, এরকম ঘর আছে, সেখানে সেখানে খিদমতের ব্যবস্থা আছে, তখনই আপনার মনে মনে ইস, তাহলে তো হুজুরের সঙ্গে থাকতেই হবে। হবে না? হবে না। যখনই বলা হয় তখনই একটা মানে আশা জাগে যে আমার রুমটা যেন এরকম হয়, ওখানে গিয়ে থাকতে পাবো, এত খুব ভালো কথা। বাদু উঠে বলছে, বাদু ইয়া রাসূল আল্লাহ, কে পাবে সেই ঘর? কে কে উপযুক্ত হবে যে সেই ঘরের অধিকারী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি কথাকে মিষ্টি করবে, সুন্দর করবে, সবার সঙ্গে কথা বলবে, ঘরে বাইরে বাড়িতে স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে বলতেই হবে না অবশ্য, কারো স্বামী স্ত্রী যদি ঘটপট থাকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন আলাদা কথা। তো যার যখনই কারোর সঙ্গে কথা বলবে তার কথা কি হবে? সুন্দর কথা হবে, ভালো কথা হবে। ওয়া আতআমা তাআম, অন্নদান করবে। ওয়া আদামা সিয়াম, নিয়মিত রোজা পালন করবে, মানে নফল রোজা রাখবে। ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে রাতে নামাজ আদায় করবে। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়বে। সেই ব্যক্তির জন্য হবে এই রকম রুম জান্নাতের, এরকম ঘর যার ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে অংশ দেখা যাবে। এখানে একটা কথা বলে রাখি, ভালো কথা বলা এটা সচ্চরিত্র মানুষের গুণ। সবাই কিন্তু ভালো কথা বলতে পারে না, মানুষ ভালো হবে ভিতর থেকে, তবে এমন কথা বলবে যেন মানুষ বুঝতে না পারে যে আমি অহংকারী। অনেক কথা বলে দেখবেন এমন কথা বলবে, দেখি মানে অহংকার যেন সেই সব জানে আর কেউ জানে না। আবার অনেক কথা বলে দেখবেন আমি আমি আমি আমি আমিত্ব, তার মানে সবাইকে তুচ্ছ করছে, এর ভেতরে কি আছে? অহংকার আছে। না, এগুলো সচ্চরিত্র মানুষের, চরিত্রবান মানুষের এটা নিদর্শন নয়, কথা এমন ভাবে বলতে হবে যাতে কেউ মনে কষ্ট না নেয়, কেউ যেন আমাকে বলতে না পারে যে আমি একজন অহংকারী। আর খানা খাওয়ানো, এ তো আমু তাম, আমরা বললাম মিসকিনকে খানা খাওয়ানো, তো ওলামারা বলছেন যে শুধু খানা খাওয়ানোটা মিসকিনদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এমনকি তুমি যদি ঠিক মতো তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যদি ঠিক মতো তোমার ছেলে মেয়েকে খাওয়াও, তুমি যদি ঠিক মতো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াও, তাতেও তোমার এই স্বভাব হবে। অনেকে আছে বখিল, যারা বখিল বাপ ছেলেদেরকে ঠিক মতো খেতে দেয় না, বখিল স্বামী স্ত্রীকে ঠিক মতো খেতে দেয় না, আর বাড়িতে বা আপনার যৌথ সংসারে বুঝতেই পাচ্ছেন বৌমা বৌমা শেষকালে খাবে, সবাইকে বেড়ে বেড়ে দেবে, শেষকালে মাথা খাবে অমক, অমক খাবে কি বলে আপনার পিস খাবে অমক, আর শেষকালে লেজাটাকে খাবে, লেজটাকে খাবে বউ, তা জুটে না জুটে না আল্লাহ জানে, তাও থাকে না, তাও হয়তো জোটে না তার কপালে, এমন আছে, এমনও সংসার আছে। আর কোন কোন সংসার আছে সবাই মিলে একসাথে বসে খায়, বা সবাই মিলে যা খাবো একসঙ্গে খাবো, সেই সংসার খুব সুন্দর সংসার। কিন্তু বহু সংসার আছে যে সংসারে বৌমা খেতে পায় না, সেখানে স্বামী খেয়াল করে না, মা বাপের উপরে মুখের উপরে মুখ কথা বলতে পারে না, কারণ বললে মা বাপ চটে যাবে, জমি জায়গা হয়তো পাবো না, বা যাই হোক অন্য কোন কারণ হতে পারে। তো এইসব কারণে শুধু নয়, শুধু মিসকিনকে খাওয়াবে, আর তোমার ঘরের ভিতরে এত বড় একটা মিসকিন বৌমা খেতে পাচ্ছে না ঠিক মতো, ভালো খেতে পাচ্ছে না, তুমি বাইরে দান করছো আর তোমার বউ এখানে ঘরে ঠিক মতো কোনো বেলাতে দেখবেন আপনি খেয়াল করবেন, আপনারা দেখেছেন আমাদের অভিজ্ঞতা আছে, যৌথ সংসারে এমনও হয় যে রাতে ভাত শেষ হয়ে গেছে, ঠিক আছে, ভাত খাওয়ার মতো যা আছে হঠাৎ করে মশা ফিরিল, ওগো এক প্লেট ভাত হবে, এরকম মসজিদে মশা ফেরেছে, দিলাম খুশিয়ে দিয়ে দিল, শাশুড়ি দেখলো না যে বৌমায়ের খাওয়ার জন্য কিছু আছে কিনা, বৌমা দেখলো যে নেই, তখন বৌমা কি করে মুড়ি খেয়ে নেয়, আমাদের দেশে কি করে মুড়ি খেয়ে নেয়, যাদের দেশে মুড়ি নেই তারা কি খাবে, মুড়ি তো মুড়ি তো বাঙালি বিস্কুট, সবাই তো মুড়ি খায় না। তো যাই হোক, অনেক সময় বৌমা নিজে খেতে পায় না, না খেয়ে রাত্রি যাপন করে, তুমি মিসকিনকে দান করলে এটা ভালো জিনিস, কিন্তু যদি বৌমা আবার যদি মনে মনে নিয়ত রাখে যে আমি উপোস থেকে আমি একজনকে খাবার খাওয়ালাম, তাহলে নিশ্চয়ই সেটা খুব বিশাল কাজ। আপনারা আমাদের আদবে ইনশাআল্লাহ আসবে কোন একটা ঘটনা যেখানে মেহমান এলো আর মেহমান ঘরে খাবার নেই, কেবল একজনের খাবার হবে, ছেলে মেয়েরা কি খাবে, কি খাবে ছেলে মেয়েরা, বলছে ছেলে মেয়েদেরকে গম পাড়িয়ে দাও, পানি গরম, অনেক জায়গাতে গরম পানি ফোটাচ্ছে, তা হাঁড়ির ভেতরে কিচ্ছু নেই, এমন অভাব, হাঁড়ি ফোটাতে ফোটাতে যেন ছেলেরা ঘুমিয়ে যায়, ছেলেদেরকেও না খাইয়ে রাখছে। তারপর স্ত্রীকে বলছে যে আমরা যখন খাবো, মেহমানের নিয়ম হচ্ছে যে ঘরওয়ালাকে নিয়ে ছাড়া খায় না, তো এক কাজ করো, যখন মেহমানকে খাবার দেওয়া হবে তারপরে তুমি প্লেট নিয়ে নাড়ানাড়ি করে হ্যাঁ করবে কিছু, যাতে মেহমান বুঝতে পারে যে হ্যাঁ আমরাও খাবার নিচ্ছি, তারপরে বাতিটা নিভিয়ে দেবে, কোন একটা বাহানা করে বাতিটা নিভিয়ে দেবে, তারপরে আমরা শব্দ করব যাতে মেহমান মনে করে যে আমরাও খাচ্ছি, আল্লাহ আকবার, পাবেন এসব কথা, এসব নমুনা, নিজে না খেয়ে অপরকে খাওয়াও নেই বলি, তো এরকমও দৃষ্টান্ত আছে। তো ঘরে অনেক বউ থাকে, অবশ্যই যে এমন পুরুষ থাকে না তা না, এমন পুরুষও আছে যে ঠিক আছে আমি খাবো না, যখন জানলো যে নেই ঠিক আছে আমি খাবো না, মসজিদে ভাতটা পাঠাও, আমি আর খাবো না, আমি আজকে মুড়ি খেয়ে নেব, ও আমি তো আজকে অনেক সময় বাহানা করে আমি তো বাইরে খেলাম আজকে, আমার দরকার হবে না, এরকম পুরুষও আছে। সুতরাং যদি কেউ এরকম পড়ে, ওয়াই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা, ওয়াই ইউতিমুনা তামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, হুব্বিহি মানে খাবারের দরকার তার আছে, সে খাবার প্রয়োজন বোধ করে, সে খাবার ওই খাবার খেতে ভালোবাসে, কিন্তু সে না খেয়ে মিসকিন এতিম আর বন্দীদেরকে খাওয়াচ্ছে, ইননামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, কার জন্য খাওয়াচ্ছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। এখানে বলার উদ্দেশ্য শুধু মিসকিনকেই না, তুমি নিজের বাড়ির লোককেও খাওয়াও, নিজের ছেলে মেয়েকেও খাওয়াও, নিজের বাপ দাদাকেও খাওয়াও, অনেক সময় বাপ দাদার পাল্লায়, বাপের পাল্লায় বুড়ো মানুষ, আর বুড়ো মানুষ মানেই হচ্ছে ভাঙা আলমারি, তা ব্যবহারের যোগ্য না, ওই পড়ে থাকে, তাই না, একটা জিনিস ব্যবহার করতে করতে যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন বাড়ির এক কোণে পড়ে থাকে, তখন আর কেউ খেয়াল করে না বেচারি কি খাবে আর কি খাবে না। তাও আবার সুগার যদি হয়, প্রেশার যদি হয়, আরে ওকে আর কি দেবো, হ্যাঁ ওটা এ খাবে না সেটা খাবে না, কোথা কত আর পারবো। এতে বাড়ির মেয়েরা বিরক্ত হয়, বাড়ির লোকেরাও বিরক্ত হয়, আরে ওকেও খাওয়াও, ওতে খাওয়ানো তো তোমার কি আছে, আত্মীয় স্বজন মেহমান, প্রতিবেশী। হাদিসে আছে না যে প্রতিবেশী যদি উপোস থাকে আর তুমি ভরপেট খেয়ে রাত্রি যাপন করো তাহলে সে, তাহলে তুমি পূর্ণ মোমেন নও। পূর্ণ মোমেন হবে সেই যে খাবে, প্রতিবেশীকেও খেয়াল রাখবে এবং খাদ্য দান করবে। এতিম, মিসকিন, ফকির, গরিব, যারা মহতাজ, যারা কি বলে আপনার অভাবী, আর যারা মুসাফির যারা আসছে তাদেরকে সবাইকে খাওয়ালে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে মহল তৈরি হবে। আর মাঝে মাঝে রোজা রাখুন, নফল রোজা, মানে রমজানের রোজা ছাড়া অন্যান্য রোজা যতটা পারেন, সওয়ালের রোজা, তারপর আরাফাতের রোজা, আশুরার রোজা, প্রত্যেক সোম ও বৃহস্পতিবার রোজা, মাসে তিনটে রোজা, তার থেকে বেশি রাখতে পারলে আরো ভালো, যত পারবেন তত আপনার জন্য জান্নাতে মহল তৈরি হবে। রাতের নামাজ ভয় খাবেন না যে এগারো রাখাতে আপনাকে পড়তে হবে, অনেক টাইম লস হবে, অনেক টাইম লস করে আপনি শুচ্ছেন রাত্রিতে, রাত বারোটা একটা দুটো আপনি এমন কাজে নষ্ট করছেন যে খাম কাথে টিভিতে বসে কিংবা অন্য কোন গপাস্টিংয়ে আপনি সময় নষ্ট করছেন। আর আল্লাহর ইবাদতের জন্য দুরাকাত নামাজ, দুরাকাত পড়ুন, দুরাকাত নামাজ এক রাকাত ভিতর পড়ুন কমসে কম। তবুও বলা যাবে যে আপনি রাত্রে একটা অংশ, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট আপনি আপনার মহান প্রভু, মহান প্রতিপালকের জন্য রেখেছেন। সারা রাত তো আপনি ঘুমাবেন, আর ঘুমাবেন না, যেখানে সকালে ঘুমার অভ্যেস সেখানে রাতকে কি করেছে, এরা চামচিকা, চামচিকা বোঝেন, চামচিকা কি করে, সারা রাত জাগে আর দিনে ঘুমায়। এই চামচিকার দল কিছু আছে যারা রাত জাগে, রাত জেগে টিভিতে সময় নষ্ট করে বা ফালতু সময় নষ্ট করে কিংবা তাসে ক্রামে নষ্ট করে, তারপরে ফজরের আগে একটু আগে কিংবা ফজরের নামাজ পড়ে না পড়ে জানি না, যারা নামাজ পড়ে না তাদের তো ভাগ্য আরো খারাপ, কিন্তু নামাজই, নামাজ পড়ে সবাই যে জোহরের সময় ওঠে, অকর্মণ্য লোক, তাদের কাজ নেই, ব্যাস। আবার অনেকে ছুটির দিনে এরকম করে। তো যাই হোক, আমার বলার কর্তব্য হল যে এত সময় আপনার রয়েছে, সারা সারা রাত আপনি জাগছেন, কিন্তু আপনার মহান প্রতিপালকের জন্য যদি তিন চার পাঁচ মিনিট যদি আপনি সময় না দেন তাহলে আর কি হবে। যদিও আপনি বলেন যে না আমার হয় না, আমার ঘুম ভাঙে না, এসার পরে, এসার নামাজের পরে পরে কিংবা শোয়ার আগে, শোয়ার আগে উজু করে আপনি কি করেন, দুরাকাত, দুরাকাত পড়ে তবে ভিতরটা আপনি শেষকালে পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ ইউহিব্বুল ওয়িত্র ফাওতিরু ইয়াহলাল কোরআন। আল্লাহ তাআলা ওয়িত্র, তিনি ওয়িত্রকে ভালোবাসেন। ওয়িত্র মানে কি, বেজোর, আল্লাহ তাআলা বেজোর, আল্লাহ কোনো জোড়া নেই, অতএব তিনি ওয়িত্রকে ভালোবাসেন। সুতরাং হে আহলে কোরআন, দেখছেন মুসলমানের নাম আহলে কোরআন, শুধু মুসলমানই না, মুসলমানদেরকে বলা হচ্ছে ইয়াহলাল কোরআন, যেমন ইয়াহলাল হাদিস বলা হয়। তো এই সময় এক সময় গুণ বিশেষে এক একটা নাম। সুতরাং হে আহলে কোরআন, হে কোরআনওয়ালারা, তোমরা কি করো, ওয়িত্র পড়ো। ভিতির না পড়লে, আমরা বলছি না যে ভিতির পড়া ওয়াজেব, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি ভিতরে নামাজ পড়ে না সে হচ্ছে রাজুল সু, খারাপ লোক, ভিতর ছেড়ো না। সৌদি আরবে এসে এসে দেখেছে অনেকে, সৌদি আরবের, সৌদি আর পরিবেশের থেকে, আর তাও জানেন না যে তারা ঘরে গিয়ে তাহাজ্জুদ পড়ে না পড়ে, হ্যাঁ ওরা পড়ে না, বাস তাদের দেখে দেখে বাস ছেড়ে দিলেন। যে কাজে অনুকরণ করা দরকার সেটা করে না, আর যে কাজে অনুকরণ করতে হয় না সে কাজে তখন হাওয়ালা দেয়, আমাকে বিসি কারখানায় মেয়া সৌদিরা খায়। বাহ, খারাপ জিনিসে অনুকরণে ঠিক আছে, তাদের সাথে আপনার সাথে, আপনার ডাইরেক্ট হচ্ছে কার সাথে, সাথ কার সাথে সম্পর্ক, আপনার রবের সাথে, আপনার রবকে জিজ্ঞেস করেন আপনার রব রাজি কিনা, আপনার ইসলামকে জিজ্ঞেস করেন ইসলামের শরীয়তে এটা আছে কিনা, সৌদিরা করলো না করলো আমার বয়ে যাবে না। সুতরাং এই কথাগুলো খেয়াল রাখতে হবে সব সময় মনের ভেতরে। নম্বর ১৭, তর্ক বর্জন করা, যদিও আপনি হকপন্থী, তার মানে দুইয়া দুইয়া কত, ৪, আর বাদশা যদি বলে দুইয়া দুইয়ে ৫, যদি বাদশা বলে দুইয়া দুইয়ে ৫, আপনি ঠিক বলছেন না বাদশা ঠিক বলছে, আপনি ঠিক বলছেন দুইয়া দুইয়ে ৪, আমি বলছি মেয়া দুই গায়ে দুইয়া ৪, না না দুইয়া দুইয়ে ৫, আপনি আবার বলছেন না দুইয়া দুইয়ে ৪, এই তর্ক বাড়তে বাড়তে বহু বেড়ে যায়। আপনিই হচ্ছেন হকপন্থী তবুও আপনি তর্ক করবেন না, ঠিক আছে তোমার দুইয়া দুইয়ে ৫ই হয় তাই হোক, কি করবেন, উপায় নেই মানাবার। যদি মানাবার উপায় না থাকে খবরদার তর্ক করবেন না, তর্ক জিনিসটা ভালো না। তর্কতে ঝগড়া আরো কিছু হয়, বহু কিছু হয়। আপনারা দেখবেন দেশের মসজিদগুলোতে কিভাবে তর্ক নিয়ে, এইভাবে সুন্নতকে নিয়ে তর্ক হয়, তর্ক থেকে বহু কিছু বেড়ে যায়। আপনি হয়তো ভাববেন তর্ক না করা হয় সে বলতে তারা কিছুই জানে না, মত বলুক সমস্যা কি আছে, কিন্তু আপনি তর্ক করবেন না। তর্ক করাটা কিন্তু ভালো জিনিস না, অনেক সময় তর্কে আপনি জিততেও পারেন, অনেক সময় হারতেও পারেন, তাই না? এই জন্য যুক্তিতে যদি আপনি না পারেন তাহলে হেরে গেলে পরে হক কি হবে, হকটা বাতিলে পরিণত হয়ে যাবে, সেজন্য তর্ক করতে যাবেন না। কি বললাম তাহলে, 17 হল তর্ক বর্জন করা, আর 18 হল উপহাস ছলে হলেও মিথ্যা বর্জন করা, মিথ্যা কথা বলা যাবে না, তাতে উপহাস ছলেও বলা যাবে না। হাফেজ সাহেব সাহেব সাহেব, এটা কি বললাম আমি, মজাক করলাম যাতে হাফেজ সাহেব একটু হ্যাঁ তো না মিথ্যা বললাম, মিছে করে বললাম, এইরকম করেও মিথ্যা বলা যাবে না। এ বাবু কোথায় যাচ্ছ, এসো রজেন্স দেবো, এসো রজেন্স দেবো, চকলেট দেবো, যেও না বাইরে, চকলেট বাইরে রোদ খুব, চকলেট দেবো, এসো এসো। তারপর যখন বেচারি ফিরে এলো, বাবু শোনা যেতে হয় না, যেও না, চকলেট কই, ও বেচারি চকলেট জন্য নিল, আচ্ছা পরে দেবো, পরে কিনে দেবো। এটা কি হলো, এগুলো মেয়েরা মিথ্যা মনে করে না, এগুলো মিথ্যা মনে করে না। তারপরে বাপ এসে বাড়িতে বসে আছে, হয়তো কেউ ডাকছে, আমাকে বাড়িতে আছে, দেখতো বাবা কে বলতে দরজা খুলে বলছে হ্যাঁ বাবা আছে, তো বলছে আব্বু বলছে, আব্বু ঘরে নেই। তার মানে বেটাকে শিখিয়ে দিয়েছে, ছেলেকে শিখিয়ে দিয়েছে বল কাজে ঘরে নেই, তার সঙ্গে দেখা করবে না কোন অবাঞ্ছিত ব্যক্তি। অবাঞ্ছিত ব্যক্তি হলে পরে বুঝতেই তো পারছেন যে নিশ্চয়ই খামকাতে পরেশান করবে। আচ্ছা এমনও লোক আছে যার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না, তো তখন ছেলেকে শিখিয়ে দেয় যে বাপকে কি বলে গে বল, বাপ নেই। আর সে তখন গিয়ে বলে বাপ বলছে, বাপ ঘরে নেই, হ্যাঁ আব্বু বলছে, আব্বু ঘরে নেই। তো ছেলেকে এভাবে অনেক ভাবে ছেলের সাথে মিথ্যা বলা হয়। বাকি থাকবে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলা। স্বামী স্ত্রীর মিথ্যা বলা দুরকম, স্বামী স্ত্রীর মিথ্যা বলা দুরকম, একটা জায়েজ একটা না জায়েজ। আগো তোমার কানে সেই একটা রিং ছিল, রিংটা কি হলো, বলছে ও ওটা হারিয়ে গেছে, অথচ সেই রিংটা সে তার কোনো বান্ধবীকে দিয়েছে অথবা বোনকে দিয়েছে অথবা বিক্রি করে কিছু খরচ করেছে, কিন্তু আপনাকে কি বলল হারিয়ে গেছে, এই এক মিথ্যা। কেমন আছো, হ্যাঁ ভালো আছি, তোমাকে দেখতে না পেয়ে যা কষ্ট হচ্ছে না আমার, সত্যি তুমি যত মসজিদে যাচ্ছ তা মনে হচ্ছে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে, অথচ সে ওসব নেই, খালি ওকে খুশ করার জন্য বলল, এটাও মিথ্যা। চিঠিতে সাধারণত লেখা হয় সমুদ্রে যত পানি আছে আমি তার থেকেও বেশি ভালোবাসি, মরুভূমিতে যত বালি আছে তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি, অথচ ঘোড়ার ডিম। এসব লেখা কি ফোলানোর জন্য বলে না, আমরা ফোলানো ফোলানি কথা বলি, ফোলানোর জন্য। তো এই মিথ্যা কথা, এই মিথ্যাটা জায়েজ, কারণ এতে উপকার আছে তাই না, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, এটা জায়েজ তাই না। আর যদি বলে ওটা হচ্ছে হারাম, আমি তোমার চেহারা ছাড়া কারো চেহারা দেখি না, আমি তোমার মুখ ছাড়া আমি কারো মুখ দেখি না, অথচ সে ফেসবুকে বহু লোকের মুখ দেখছে কিংবা বাড়িতে অনেক লোকের মুখ দেখছে, কিন্তু বলল এই কথাটা আপনাকে ধোকা দেওয়ার জন্য। তারপরে স্বামী এদিকে তলায় তলায় বিয়ে করে রেখেছে কিংবা কারোর সঙ্গে প্রেম করছে, আর স্ত্রীকে বোঝাচ্ছে আমি জীবনে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে তোমায়ই ভালোবেসেছি। জীবনে যত এসেছে ঝড় ঝঞ্ঝা তবু যে সবকিছু আমি সয়েছি, চিরদিন আমি তোমারই ভালোবেসেছি, আর কাউকে বাসিনি, কিন্তু ভিতরে ভিতরে কারোর সঙ্গে এসব মিথ্যা, ধোকা দেওয়া, ধোকা দেওয়ার জন্য এরকম মিথ্যা জায়েজ না স্বামী স্ত্রী। বরং মিথ্যা তিন জায়গায় জায়েজ বলা হয়েছে, স্বামী স্ত্রী এক জায়গা, সেটা হলো কি প্রেম বর্ধনের জন্য যেটা বলা দরকার হয়, তো এক সময় মনে করেন কোন কোন সময় ফেতনা হতে পারে, আপনি স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়েছেন সেটার দাম 500 টাকা, কিন্তু 500 টাকা বললে স্ত্রীর মনটা ছোট হয়ে যাবে, আমার জন্য 500 টাকা শাড়ি নিয়েছে। এখন যদি আপনি বলেন দেখবেন মনটা খান, জানো তুমি দাম কত এর, দিয়ে মিথ্যা বলে তার মনটাকে কি করলেন হ্যাঁ বুঝিয়ে দিলেন, তাহলে পরে এগুলো সমস্যা নেই, সমস্যা হলো কি ধোকা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য। তো যাই হোক, এ এক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা যায়, আর দুই দুই বন্ধুর মাঝে বা দুই মানুষের মাঝে, দুই মুসলিমের মাঝে বিবাদ চলছে, তাদেরকে মিল করাবার জন্য, তাদেরকে আবার মানে সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য, সন্ধি করাবার জন্য যদি আপনি মিথ্যা বলেন, জানেন হেলাল বাদশা কিন্তু খুব আফসোস করছিল, তর্ক করলাম না হেলাল খুব ভালো মানুষ কিন্তু এরকম হয়ে গেল, অথচ বাদশা আমাকে কিছুই বলেনি, আমি মিথ্যা করে হেলালকে বলছি, তেমনি বাদশার কাছে এসে হেলালের কথা বলছে, হেলাল আফসোস করছিল, হেলাল এরকম এরকম সেরকম, আচ্ছা হেলাল আমাকে কিছুই বলেনি, মাঝখান থেকে আমি মিথ্যা বললাম, হলো কি ওদের আপোষে কি হলো, আকর্ষণ সৃষ্টি হলো, আর আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য মিল হয়ে গেল, এই ক্ষেত্রে মিথ্যা বলা যায়। বাকি উপহাস ছলেও মিথ্যা বলা যাবে না, উপহাস করলাম, উপহাসের জন্য অনেকে মিথ্যা বলে, এটাও জায়েজ না। বেশ, আর কি হলো তাহলে, উপহাস ছলেও মিথ্যা বলা যাবে না। আর নম্বর ১৯ হল যে তার চরিত্রকে সুন্দর করে। এবার চরিত্র সুন্দর করা একটা ব্যাপক জিনিস, আর আমরা সাধারণত চরিত্রবান আর দুশ্চরিত্র বলতে কাকে বুঝি, সাধারণত যে পুরুষ বা যে নারী যৌন সংক্রান্ত কোন অপরাধে জড়িত হয় না সে হচ্ছে চরিত্রবান, চরিত্রবতী। আর যে যৌন সংক্রান্ত কোন অপরাধে জড়িত হয়ে যায় সে হচ্ছে দুশ্চরিত্র, দুশ্চরিত্রা, কুল্টা, নষ্টা, ভ্রষ্টা আমরা বলে থাকি। যৌন কারণ, যে কোনো কারণ, মানে মেয়েটা বিয়ে হয়নি অথচ একজনের সাথে যোগাযোগ আছে, কারো সঙ্গে যাচ্ছে আসছে, কারো সঙ্গে করছে, মেসেজ পাঠাচ্ছে, এই সে বিয়ের পরেও দেখা গেল সেই একই অবস্থা, ছেলেও দেখা যাচ্ছে হ্যাঁ অমুক জায়গায় যায়, বেশাখানা যায়, ওখানে অমুকের সঙ্গে প্রেম আছে, আবার যাকে ভালোবাসা বলা হয়, হ্যাঁ এইভাবে যে যৌন সংক্রান্ত কোন বিষয় যায় দুশ্চরিত্র লোক বা দুশ্চরিত্রা নারী। তো যদি কেউ তার চরিত্রকে সুন্দর করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতে মহল তৈরি করেন। শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আনা যাঈমুম বিবাইতিন ফি রাবদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের পাশে মানে এক সাইডে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি সেই ব্যক্তির জন্য যে হকবাদী বা হকপন্থী হওয়া সত্ত্বেও তর্ক বর্জন করে। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, আর জান্নাতের মাঝখানে একটা মহলের আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি সেই ব্যক্তিকে যে ব্যক্তি উপহাস ছলে হলেও মিথ্যা বলে না। আর ওয়াফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ, আর জান্নাতের উপরিভাগে মহল, জানি না কিভাবে উপরিভাগে, আল্লাহ জানে কিভাবে হবে, জান্নাতের উপরে একটা মহলের গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি তার নিজের চরিত্রকে সুন্দর করে। হয়ে গেল ১৯টা, এই ১৯ এই কাজগুলো করতে বলুন আপনার কতটা সময় লাগবে, বেশি সময় লাগার কথা না। ২০ নম্বর হল, আপনার যদি কোনো শিশু সন্তান মারা যায় ধৈর্য ধরতে হবে, আর সবের আশা রাখতে হবে, সবের নিয়ত রাখতে হবে, তাহলে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, আর সেই ঘরের একটা নামও দেওয়া হবে। কি বলুন তো সে নাম কেউ জানেন? যদি আপনার শিশু সন্তান মারা গেল, ছেলে হোক মেয়ে হোক মারা গেল, আপনি ধৈর্য ধরলেন, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া আল্লাহ নিয়েছে, তাহলে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়, আর সেই ঘরের একটা নাম দেওয়া হয়, সে ঘরের নাম কি? শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, বান্দার যখন ছেলে মারা যায়, কাল আল্লাহুল লিল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কাবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার ছেলেকে তুলে নিয়ে এলে, মৃত্যু দিলে, ফায়াকুলুনা নাআম, তারা বলেন হ্যাঁ, ফায়াকুলু মাযা ক্বালা আবদি, বান্দা আমার কি বলল, আল্লাহ জানেন না, জানেন এসব কথা, এসব জানেন কিন্তু জিজ্ঞেস করছেন কেন, এগুলো বর্ণনা মানুষের জন্য করছেন, কি বলল আমার বান্দা, ফায়াকুলুন হামিদাক ওয়াস্তারজা, সন্তান কেড়ে নিয়েছি, তখন এটা কোন কথা হলো, হ্যাঁ আমার তৈরি ছেলে মারা গেল, আমি এত বড় ছেলেটা, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে ছেলে মারা গেল, কি অন্যায় করেছিল, আমি কি দোষ করেছিলাম যে ছেলেটা মারা গেল, না না না এসব না, কি করেছে, হামিদাকা ওয়াস্তারজা, সে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা সবাই আল্লাহর জন্য, আর আমরা সবাই তার কাছে ফিরে যাব। তো আমার আগে আমার ছেলেটা গেল, সমস্যা কি? এই বলে ধৈর্য ধরে, যে আর ওই ধৈর্য ধরে জন্য বলা হয়েছে বাশির ইসাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ফেরেশতা যখন আল্লাহকে এই কথা বলেন, তখন আল্লাহ ফায়াকুলুল্লাহ ইবনু লিআব্দি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওয়াসাম্মুহু বিবাইতিল হামদ, ওই ঘরটার নাম জানেন কি হবে? বাইতুল হামদ। আমরা অনেকে বলি বাইতুল ইলম, বাইতুল মাল, বাইতুল কি কি সব আমরা ঘরের নাম রাখি, ঠিক না? তো ওই ওই বান্দার জন্য জান্নাতে যে ঘরটা তৈরি করা হবে, যেহেতু সে প্রশংসা করলো বিপদের সময়েও, যে সময়ে মানুষ সাধারণত দুঃখ করে, আক্ষেপ করে, কিন্তু উল্টো প্রশংসা করলো, তার জন্য তার ওই ঘর তৈরি করা হবে এবং নাম রাখা হবে বাইতুল হামদ। মনে রাখবেন কি নাম? বাইতুল হামদ। হামদ মানে প্রশংসা, হামদোসানা বলি না, হামদ, হামদ মানে হচ্ছে প্রশংসা, আর বাইত মানে ঘর। তো প্রশংসার ঘর, যেহেতু বান্দা বিপদেও প্রশংসা করলো, এত বড় একটা বিপদ, সেই বিপদে প্রশংসা করার ফলে তার জন্য বাইতুল হামদ জান্নাতে তৈরি হয়ে গেল। একুশ, রোগীকে সাক্ষাৎ করে সান্ত্বনা দেওয়া, আমাদের বিষয় চলছিল না? আর বাইশ, কোন দিনী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। দিনী ভাই কোন এমনি বন্ধু না, মাজরার বন্ধু না, বা কালার বন্ধু না, কোন স্বার্থের বন্ধু না। আপনার বন্ধু তো বহু রকম হয় না, জানি নানি আর জবানি। জানি মানে হচ্ছে যাকে বলে জিগরি দোষ, তার মানে হচ্ছে জান দিয়ে দেবে আপনার জন্য। আর নানি মানে নান, মানে রুটি, ফার্সিতে নান মানে রুটি, মানে রুটির বন্ধু, শুধু খাওয়ার সময় আছে, দস্তরখানায় দেখতে পাবেন তাকে, আর অন্য ব্যাপারে নেই। আর হচ্ছে জবানি, তাকে আবার জানেও পাবেন না, নানেও পাবেন না, খাবারের বেলায় নেই, খালি মুখে মুখে দোষ। হুজুর দাওয়াত খাবেননি, হ্যাঁ মুখেই দোষ, ওই খাবেননি পর্যন্ত ব্যাস, খালাস, খাওয়াবে না আপনাকে কোনোদিন, ডাকবে না বাসায় নিয়ে। এই হচ্ছে ব্যাপার, একদিন আসুন খেয়ে যাবেন, কিন্তু আপনাকে বলবে না যে আসুন খেয়ে যান, বুঝতে পারছেন? জবানি তো এইরকম বন্ধু বহু আছে, কিন্তু না, এ বন্ধু কিসের বন্ধু? দিনের আল্লাহর ওয়াস্তে বন্ধু, আল্লাহর ওয়াস্তে বন্ধু, যে যে কারণে বন্ধুত্ব করলে পরে কাল কেয়ামতের দিনে আরশের নিচে আল্লাহর ছায়া পাওয়া যাবে, এই বন্ধু। সেই বন্ধুকে যদি কেউ সাক্ষাৎ করতে যায়, তাহলে পরে জান্নাতে তার মহল তৈরি হয়। এ কথা আপনারা শুনেছেন আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান আও যারা খাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন বি আনতিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াত ফিল জান্নাতি মানজিলা। যখনই যায় তখনই ফেরেশতা জিয়ারত করতে আর কি, মানে রোগী দেখতে কিংবা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, তখন আল্লাহ তাআলা এক ফেরেশতা আহ্বান করেন যে সুখী হও তুমি, সুখী সুখকর হোক তোমার এই যাত্রা, এবং জান্নাতে তুমি তোমার মঞ্জিল, তুমি তোমার গন্তব্য, তুমি তোমার একটা ঘর তৈরি করো বা জায়গা পেলে তুমি, এই শ্রেণীর কথা বলা হয়। এটাও আপনার হয়তো পনেরো মিনিটে আপনি একজনকে দেখা করতে পারেন, পনেরো মিনিটে আপনার একটা মহল তৈরি হয়ে যাবে। তেইশ নম্বর, তেইশ, যদি আপনি মার্কেটে গিয়ে একবার দোয়া বলেন, যে দোয়া বললে পরে এক মিলিয়ন সওয়াব হয়, এক মিলিয়ন গোনাহ নষ্ট হয়, আর জান্নাতে আপনার মহল তৈরি হয়। হ্যাঁ, কে বলুন তো, হাত তুলুন কেউ। সেদিনকে আমি বলেছিলাম, গে দোয়া পড়েছেন কোনদিন? কে পড়েছেন, হাত তুলেন বলি দেখি। কারণ মার্কেটে গিয়ে দোয়াটা পড়া বড় কঠিন, কারণ মার্কেট সাধারণত এমনিতে যায় না, লোকে ব্যস্ততার জন্যই যায়, এটা নিলাম, এটা পরে কিনবো, কোন দোকানে যাবো, এই করি, তারপরে তো আবার লাল নীল পড়ি, অনেক কিছুই আছে, হ্যাঁ, সেদিকে দৃষ্টি আকৃষ্ট হলে পড়ে, আর দোয়া কোথা পড়ব? হ্যাঁ, এই তো আমাদের এখানকার মার্কেট তো মাশাআল্লাহ তবুও পথে আছে, আর আমার দেশের মার্কেট হলে বুঝতেই তো পারছেন শুধু লাল নীল দেখা যাবে না, সাদা চামড়াও দেখা যাবে, তো সেখানে সেখানে আপনি দোয়া পড়বেন কোথায়? এই জন্য বেশি সব বলা হয়েছে, শয়তানের আড্ডা হল বাজার, সেখানে আপনি যদি দোয়া পড়েন তো আপনি ভালো বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, মান দাখালা সুকা ফাকাল, যে ব্যক্তি মার্কেটে গেল এবং বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। লাভটা কি? কাতাবাল্লাহু লাহু আলফ আলফ হাসানাহ, আল্লাহ তাআলা তার জন্য দশ লাখ নেকি লিপিবদ্ধ করবেন। ওয়া তুহাত্তু আনহু আল ওয়া ইয়াহুত্তু আনহু আলফ আলফ সাইয়্যাহ, এবং দশ লাখ গুনাহ ঝরিয়ে দেবেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল আও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হবে। দেখেন চেষ্টা করে এইভাবে আপনি কি কতক্ষণ লাগবে ওটা? এক মিনিটও লাগবে না পড়তে, এক মিনিট একটা মহল তৈরি হয়ে জান্নাতে। ব্যাস এইভাবে তাহলে কটা করলাম? তেইশটা। তেইশটা মোটামুটি কারণ বললাম, যে কারণে আপনার ইট লাগবে না, সিমেন্ট লাগবে না, পানি লাগবে না, রাজমিস্ত্রি লাগবে না, লেবার লাগবে না, কিছু লাগবে না, রড লাগবে না, কিছু না, মেহনত লাগবে না। অথচ জান্নাতের মহল যে হবে তাও আবার দেশের মহল নাই, ইট সিমেন্টের মহল হবে না, কিসের মহল হবে? আল্লাহ আকবার। স্বর্ণ অথবা চাঁদি, পাশাপাশি স্বর্ণ এবং চাঁদি। আর জান্নাতের সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে জাফরান। জানি না জাফরান তো, দুনিয়ার জাফরান আলাদা, জান্নাতের জাফরান আলাদা, দুনিয়ার আপেল আলাদা, জান্নাতের আপেল আলাদা। সে কেমন হবে আমরা জানি না, কিন্তু জান্নাতে এমন মহল তৈরি হবে যে মহল আপনি কল্পনাই করতে পারেন না। আপনি যতই দেখেন দুবাইয়ের মহলগুলো দেখছেন বা অন্য আপনি দেখেছেন টিভিতে, বহু কিছু দেখেছেন, ইন্টারনেটে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, সে মহল আপনি যতই দেখুন এখনো দুনিয়াদাররা দুনিয়াতে সেরকম মহল তৈরি করতে পারেনি, পারবে না, যেটা জান্নাতে আছে অকল্পনীয়। কি আছে হাফেজ সাহেব আয়াতটা? ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কেউ বুঝতে পারবে না, কোন মানুষের হৃদয়ে এটা খটকাতেই পারে না যে জান্নাতের মহল কিভাবে, জান্নাতের সুখ কি হইতে পারে। এমন জিনিস সেখানে লুকিয়ে রাখা হয়েছে কার জন্য? মোমেনদের জন্য, যারা আল্লাহর ওয়াস্তে আমল করে, জাযা আম্বিমা কানু ইয়ামালুন, তাদের আমল করার জন্য এই এসে জান্নাতে এইরকম মহল তৈরি করা হবে। অতএব আপনি চান তাহলে জান্নাতের মহল বেশি করুন, আর যদি বলেন না একটা হলেই কোন রকম, একটা রুম হলেই হবে। আমাদের বহু ভাই আছে যারা বাড়ি যখন করে তখন বলে একটা রুম বা দুটো রুম হলেই হবে। তারপর যখন বাড়িটা হয়ে যায়, বাস করতে শুরু করে, তারপর বোন বোনাই আসে, আরো সব কে কে সব বেড়াতে আসে, তখন মনে হয় আরো একটা রুম হলে ভালো হতো। আর যারা পাঁচটা রুম করে তখন আরো দুটো রুম হলে ভালো হতো। আর যারা পাঁচ ছটা দশ বারোটা রুম ওলা বাড়ি করে, তারা মনে করে আর একটা বাইরে মুলহাক হলে ভালো হতো। মুলহাক কাকে বলে সৌদিরা? ওই যে মানে বাড়ির পাশে একটা বাড়ি যেখানে মেহমান রাখা হয়। দেখবেন আপনি, এই জন্য কথায় আছে যে আশা আর বাসা ছোট করতে হয় না। যখন আশা করবেন আল্লাহর কাছে, বিশাল আশা করুন। হাফেজ সাহেব হিফজ করছেন আর তালেবে ইলম ইলমে শিক্ষা করছে, তো এই শিক্ষা করে কি আর ভাবি কি আমি মসজিদে ইমামতি করব, মসজিদের ইমামতি করবে, তার জন্য এত এত এই কয়েক বছর ধরে পড়াশোনা করলে, চোদ্দ বছর পনেরো বছর পড়াশোনা নিয়ে মসজিদে ইমামতি করবে? হ্যাঁ, আপনি মসজিদের ইমামতিকে ছোট না, আমি ছোট ভাবিনি, আমি ছোট ভাবিনি, কিন্তু তার থেকে বড় জিনিস তো আছে, সেটা হচ্ছে ইমামতিটাও বড়। তবুও আমরা জানি যার কোনো নেই গতি সেই করে ইমামতি, এটা আমরা জানি। তবুও আমি ছোট বলছি না, কিন্তু ওইটা ইমামতি যদি বড় হয় তার থেকেও বড় জিনিস আছে, সেই আশা কেন করলেন না? কেন আপনার মনে এটা নেই যে আমি বুখারী পড়াবো? কেন আপনার মনে নেই যে আমি কোরআনের তফসির পড়াবো? কেন আপনার মনে নেই যে আমিও একজন লেখক হব? কেন আপনার মনে নেই যে আমিও একজন বক্তা হব যে টিভিতে আসবে? তাই না, এখন টিভিতে আমাদেরকে আসতে দেখে হিংসা হচ্ছে, হিংসা হিংসায় জ্বলছে, বলছে এরা হচ্ছে শয়তানের বক্সের আলেম। শয়তানের বক্স কাকে বলে জানেন তো? এই টিভিটাকে, তার মানে তারা টিভি দেখে না, শয়তানের বক্স তাদের বাড়িতে নেই, মোবাইলে ওটা শয়তানের বক্স না, ওটা কোরআনও ভরে রাখা হয়, তাই না? আর টিভিতেও কোরআন আছে, তা আমরা তো কোরআন হাদিসই বলি। শয়তানের বক্স কি? এটা তো যন্ত্র, এখানে তুমি যা রাখবে তাই রাখা হবে। তা ওরা বললাম শয়তানের বক্স, তার মানে শয়তানের বক্স তাদের বাড়িতে নেই, তারা দেখে না। কেন? হিংসাতে জ্বলছে, হিংসাতে। তো যদি আপনি মনে করেন যে আমি আলেম হব তো বড়, তাই না, বড় আশা করেন। আশা আর বাসা ছোট করতে হয় না, বাসা কোনোদিন ছোট করতে হয় না। তো জান্নাতেরও আপনি যখন জান্নাতের আশা করবেন, আমার একটা মহল হলেই হবে, দুটো বউ হলেই হবে। যখন বলা হয় জান্নাতে কটা বউ পাবে, না আমার দুনিয়ার বউটাই। এক মহিলা আমাকে বারবার হোয়াটসঅ্যাপে বলছে যে হুজুর, আমি মানে আমার স্বামী বলছে যে আমি জান্নাতে তোমার কাছে আর কাউকে চাই না, বলছে আল্লাহ দিলেও আমি নেব না। যদি আল্লাহ দেন আমাকে তবু আমি নেব না, আমি তোমাকে এত ভালোবাসি তুমি ছাড়া আমি কাউকে চাই না। ঠিক আছে, ভালোবাসা তুমি চাও ঠিক আছে, কিন্তু একটা অতিরিক্ত জিনিস আল্লাহ দেবে না তুমি নেবে না, সেটা কি করে হয়? সেটা কি করে হয়? জান্নাতের তৈরি সে জিনিস আলাদা জিনিস, তুমি এখনো দেখোনি, তুমি শুনেছ, লোভ আসছে না কিংবা ইমান নেই, বিশ্বাস হচ্ছে না, তাই এত ভালোবাসা যে তার স্বামী তাকে বলছে তোমাকে ছাড়া আমি কাউকে চাই না। আল্লাহ যদি দেয় দুটো তিনটে পাঁচটা কিংবা 72টা যদি দেয়, তুমি না না না না অতগুলো আমি চাইনি, আমি তুমি তোমাকেই চাই খালি। বুঝতে পারছেন? এ হচ্ছে এই মূর্খ, তুমি গোটা কত ফুলেই তোমার ভরল প্রাণ, যা চাইতে যদি মিলত তোমার সবটুকু এই ফুল বাগান, কেন নেবে না? নেবে না কেন? কিসের জন্য তুমি নিজেকে এত ছোট করছো? কিন্তু যখন জান্নাতে যাবে, যদি এই ঘটনাটাই ঘটে, তখন যখন দশজনে দেখবে তখন আফসোস করবে, হায়রে দুনিয়াতে যদি আমি সময় নষ্ট না করতাম, হবে না? হবে না? হায়রে দুনিয়াতে যদি অমুক মজলিসে বসে আমি আল্লাহর জিকির করতাম, হায়রে যদি আমি আরো নামাজ বেশি করে পড়তাম, হায়রে যদি রোজা আমি বেশি করে রাখতাম, তখন আফসোস হবে। আর যখন আফসোস কোনো কাজে দেবে না। এই জন্য এখন থেকে সজাগ হতে হবে মানুষকে যে হ্যাঁ, জান্নাতের মহল বেশি করার জন্য যেন আমি তৌফিক লাভ করি, আল্লাহর কাছে তৌফিক চাই এবং জান্নাতের মহল বেশি বেশি করে তৈরি করতে পারি। অত মহলে থাকবে কে হুজুর? দেখবেন তখন থাকার দরকার হবে যখন, তখন বুঝবেন। এখন আপনি বলছে তৈরি করতে, আপনি তৈরি করে রাখুন, আর আপনি তৈরি করছেন তার তৈরিটা হবে কিনা তো ঠিক নেই। তো আপনি ভাবলেন কি করে যে হ্যাঁ, 10 বার কুলাল আহাত বললেই আমার মহল তৈরি হয়ে যাবে, তার গ্যারান্টি আছে নাকি? আপনি এখন কি হিসাবে বলছেন, কি কারণ বলছেন, কবুর হলো না হলো না, সেটাও একটা কথা আছে। সুতরাং আপনি চেষ্টা করে যান যে কথাগুলো বলা হলো সেগুলো মানার জন্য, আর আপনি প্রত্যেক দিন আপনার মহল বাড়িয়ে যান, সমস্যা নেই, মহল ধ্বংস হবে না, নষ্ট হবে না। অবশ্য মহল ধ্বংস করা নষ্ট করারও ব্যাপার আছে, তাই না? বহু মহল তৈরি করলেন, শেষকালে এমন একটা কথা বললেন কাফের হয়ে গেলেন, সব মহল সব চুরমার হয়ে যাবে, এরকমও ব্যবস্থা আছে। সুতরাং সব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার তৌফিক চাই, আল্লাহ যেন তৌফিক দেন যেন বেশি বেশি করে মহল তৈরি করতে পারি, এবং সেই মহল যেন প্রস্তুত থাকে মরণের পর, যেন আমরা সেই মহলে গিয়ে আমাদের স্ত্রীগণ সহ, স্ত্রী সহ না, স্ত্রীগণ সহ বাস করতে পারি। স্ত্রীগণ যখন বলি তখন স্ত্রীদের হিংসা হতে পারে, তাই না? তারা বলে আমাদের কটা স্বামী হবে? আমাকে যখনই কোন মহিলা জিজ্ঞেস করে, পুরুষরা দুটো করে বউ পাবে, 72টা করে বউ পাবে, তো মেয়েরা কটা করে স্বামী পাবে? তো আমি বলি, বলুন আপনি কটা স্বামী সামালতে পারবেন? অনেক সময় বেয়াদবি হয় কথাটা বলতে, তাকে বলা হয় যে আপনি বলুন আপনি কটা স্বামী সামালতে পারবেন, কটা পারবেন? আপনি জান্নাতে যে স্বামীটা পাবেন সেই স্বামীটার শক্তি হবে 100 জন পুরুষের, 100 জন পুরুষের ক্ষমতা হবে। তো 100 যদি আপনার স্বামী 100 বার আপনার সঙ্গে মিলন করতে চায়, আপনি পারবেন সামলতে? যথেষ্ট, একটা পুরুষই যথেষ্ট। একটা মহিলার জন্য আল্লাহ তাআলা এমন প্রকৃতিতে সৃষ্টি করেছেন যে একটা নারীর জন্য বা নারীর জন্য একটা পুরুষই যথেষ্ট, কিন্তু পুরুষের জন্য একটা নারী যথেষ্ট নাও হতে পারে, এরকম প্রকৃতি। এখানে ইনসাফ বেইনসাফের কিছু না। তাছাড়া বহু নারী একজন পুরুষের আন্ডারে থেকে সুখ পেতে পারে, কিন্তু বহু পুরুষ একজন নারীকে পেয়ে সুখ কি হয়ে যাবে? সুখ, হ্যাঁ, তখন আবার কি হবে? লড়াই, ঝগড়া, ওই যে নারীকে নিয়ে যত ফেতনা হয়েছে নারীকে নিয়ে। কেন? একজন নারীকে যদি দুজন চায় তাহলে বুঝতে পারছেন কি হবে, এ তো বোঝার দরকার আছে। যাই হোক, বলুন জান্নাতে লড়াই ঝগড়া হবে না, কিন্তু তবুও আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রাখেননি। আপনি যে স্বামী পাবেন সেই স্বামীর ক্ষমতা থাকবে 100 জন স্বামীর মতো, তাকেই নিয়েই আপনি সন্তুষ্ট হবেন, আপনার অন্যের দিকে মন যাবে না। এদিন বেজে গেছে। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।